যাত ভাত কমি ইশক জর সুবাদ কমি ইশক জর তবাদ কমি ইশক জর সুবাদ কমি নূর বদর তসাওয়ায়ম নূর বদর তসা ইশক জর তবাদ কমি ইশক জর সুবাদ কমি নূর বদর তসাওয়ায়ম নূর বদর তসা দর দূরাও রাত পখন্দা সুমরচ হমনাও রাত পখন্দা সুমরচ দর দূরাও রাত পখন্দা সুমরচ হমনাও রাত পখন্দা ইশকাবার হতাত কম ইশকাপা চড়াত কম নূর বদর তসাওয়ায়ম যা নূর বদর তসা শরম করা দেবাণু সব সুমা দ্রুন পাচন স্থাতল সুমা অকল শরম করা দেবাণু সব সুমা দ্রুন পাচন স্থাতল হলকো দখন্দাত কম সন্ত পাসাত কম নূর বদর তসাওয়ায়ম যা নূর বদর তসা সর্গ তো দখল কো পুস্ত্রী না জহে সুমা জসুন সাদামা স্তাপধাম কি গে সুমা সর্গ তো দখল কো পুস্ত্রী না জহে সুমা পলো না জুদাত কম রক্ষ পদুনিয়াত কম নূর বদর তসাওয়ায়ম যা নূর বদর তসা ইশক জর তবাত কম ইশক জর সুবাত কম नोबतर तसा वाया नोबतर तसा